লাখ ধুলো জমা গিটা ওরে আছে লেলি ওরে আছে শেক্সপিয়ার ঈশার দিনগুলো ফেরাজে আছে শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে ও বন্ধু তোকে মিস করছি ভীষণ তোকে ছাড়া কিছু আর জমে না এখন ও বন্ধু তোকে মিস করছি ভীষণ তোকে ছাড়া কিছু তোকে ছাড়া হয় না কেউ হয় না লেখা বৃষ্টির সাথেও এখন থমকে যাই হয় মনে এই বুঝি এসে ডাক দিবি থমকে যাই পরক্ষণে কেন হয় যে এমন ও বন্ধু তোকে মিস করছি ভীষণ তোকে ছাড়া কিছু জমে না এখন ও বন্ধু তোকে মিস করছি ভীষণ তোকে ছাড়া কিছু আর জমে না ধুলো জমা গিটা ওরে আছে লেলি ওরে আছে শেক্সপিয়ার ঈশার জিনিসগুলো ফেরাজে আছে শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে